আপন হইতে পালি নাই অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধল না ঘর কারো। আপন হইতে পালি নাই অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধল না ঘর কারো। আপন হইতে পারলি না অন্তর, দেয়ার মানুষ আছে কথা দেয়ার নাই, আশার পাখি খাঁচায় বাঁধা আশায় দিন কাটায়। ব্যথা দেয়ার মানুষ আছে কথা দেয়ার নাই, আশার পাখি খাঁচায় বাঁধা আশার দিন কাটায়। আমি কাঁদিতেও পারতাম যদি চোখের জলে পাইতাম নদী, পাইলাম বালু চর কারো। আপন হইতে পারলি না অন্তর, জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল মন, বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ। জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল বসন্ত আসে ভিতরে শ্রাবণ। কেউ সোহাগেরি চন্দন দিয়া ভালোবাসার বন্ধন দিয়া নিল না খবর কারো। আপন হইতে পারলি না অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধল না ঘর কারো। আপন হইতে পারলি না অন্তর।